সমগিরি গান্ধার মরুদুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি গান্ধার মরুদুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার জল ভুলতেছে মাঝি পথ চিড়ি আছে পালকে দুড়ি বেহাল আছে কাঠি মত ভুলতেছে দুড়ি ফুলিতেছে জল ভুলতেছে মাঝি পথ চিড়ি আছে পালকে দুড়ি বেহাল আছে কাঠি মত অসহায় জাতি মরিছে ডুবিয়া ছাড়ে না সন্তরণ কান্দারি গাছ দেখিব তোমার মাতৃমূর্তি মন অসহায় জাতি মরিছে ডুবিয়া ছাড়ে না সন্তরণ কান্দারি গাছ দেখি